আজি কানা আছে নন্দী ঘোষরে, আজি কানা আছে নন্দী ঘোষরে, আজি কানা আছে নন্দী ঘোষরে, আজি কানা আছে নন্দী ঘোষরে। জহল পড়িছি নন্দগাঁরে, নন্দগাঁরে হো নন্দগাঁরে, নন্দ পুয় আছে নন্দী ঘোষরে, নন্দী ঘোষরে হো নন্দী ঘোষরে। নন্দগাঁরে চহল পড়ি যাইছি মহাপ্রভু জগন্নাথ, আজি ফেরি আসছন্তি কলাকান নগর ফেরি আসছন্তি, শ্রীক্ষেত্র ছাড়ি আসছন্তি ব্রজপুরকু, ব্রজবাসী মানে ইহা চিন্তা করছন্তি। দাম সুদাম সুবল মধুমঙ্গল ভাবিলে আহা কানু, আমি এতে দিলে কে মনে পড়িলু ভক্তর ভগবান, ভগবান কেতে বিশ্বাস করছন্তি, অতটা বিশ্বাস ভক্ত মানঙ্কর ব্রজবাসীঙ্কর। আহা কোন হেলা প্রিয় ভক্তবৃন্দ ধ্যান দেবে, কন্হেই ফেরিবা খবর শুনি চেতা পাই উঠে রাধিকা রাণী, কন্হেই ফেরিবা খবর শুনি সে খবর শুনি চেতা পাই উঠে রাধিকা রাণী, আনন্দে লোতক পড়িলা ধরি সে পড়িলা ধরি, বাসিলা বনস্তে কদম্ব কড়ি। আউ বৃন্দাবন জড় বৃন্দাবন চেতনা পাইলা, বিচিত্র কথা আহা, খালি শ্রবণ মাত্রকে কলাখানু ফেরি আসুচি। ধন্য ভক্ত, ধন্য জগন্নাথ, ধন্য জগন্নাথ, ধন্য জগন্নাথ। জড় বৃন্দাবন জড় বৃন্দাবন পাই হিলা চেতন, জড় বৃন্দাবন পাই হিলা চেতন, যমুনা হসুচি জুয়ারে, আজি কানা আছে নন্দী ঘোষরে, আজি কানা আছে নন্দী ঘোষরে, আজি কানা আছে নন্দী ঘোষরে, আজি কানা আছে নন্দী ঘোষরে। চহল পড়িছি, চহল পড়িছি নন্দ গাঁরে, নন্দ পুয় নন্দী ঘোষরে, চহল পড়িছি নন্দ গাঁরে, নন্দ পুয় আছে নন্দী ঘোষরে। আনন্দ কি আনন্দ গোপুপুরে আজি সমস্ত কুমার কলাকান আমার ফেরি আসুচি, এই গোটিয়ে কথা। এণি জগন্নাথঙ্কর নন্দী ঘোষ রথ যাত্রা শ্রদ্ধা বালিকি, ভুবন প্রসিদ্ধ রথযাত্রা, একইশ ব্রহ্মাণ্ডর দেবতা ঠার আরম্ভ করে কীট ঠার ব্রহ্ম পর্যন্ত সমস্ত অনেছেন নন্দী ঘোষ রথক, জগন্নাথ কেমন যাচ্ছেন, আহা কি বিচিত্র। ধন্য ভক্ত, ধন্য জগন্নাথ। তেমনি গোপপুরের মা দশদাঙ্গর অবস্থা কণ হল, মা খাওনুলে পিউনুলে অন্ধুড়ি হয়ে যাই পুয় বিনা, আহা ধন্য মা, ধন্য পুত্র। জননী যশোদা বাতুড়ি হই বিকলরে ডাক দেলে কনেই, কনেই রে কনেই রে, পুয় পুয় বলে ডাক পকাউছন্তি কলা কনেই, মোর নীলমণি মো শ্যাম ঘন, সতে কোণ তু আসুছু, মার কি চিৎকার মার কি ভাব। জননী যশোদা বাতুড়ি হই বিকলরে ডাক দেলে কনেই, পুত্র হরা নেত্রে নন্দরাজন সে নন্দরাজন, কান্দি কহুছন্তি আরে মো ধন। প্রিয় ভক্ত বন্ধু মারে ধ্যান দেবে, ଯେଉଁଦିନ ଠୁ କଳାକାନୁ ଛାଡ଼ିକି ଗଲାଣି ଗୋପ, ସେଇଦିନ ଠାରୁ ନନ୍ଦରାଜାଙ୍କର ଆଖିରେ ଆଉ ପୁଅ ନାହିଁ, ଆଖିରୁ ପୁଅ ହଜି ଯାଇଛି, ଅନ୍ଧ ହେଇଯାଇଛନ୍ତି। ଆହା କାନ୍ଦି ପକଉଛନ୍ତି ନନ୍ଦରାଜା, ପୁତ୍ର ହରା ନେତ୍ରେ ନନ୍ଦରାଜନ, ସେ ନନ୍ଦରାଜନ କାନ୍ଦି କହୁଛନ୍ତି, ଆରେ ମୋଧନ ନୟନ ସଂଖାଳି ନୟନ ସଂଖାଳି, ଆରେ ହେବନ ମାଳି ନୟନ ସଂଖାଳି, ଆରେ ହେବନ ମାଳି, ତୁ କି ଫେରୁଛୁ ସତରେ ଆଜି ପଶ୍ଚିମେ ଉଦେଖି ସୂର୍ଯ୍ୟରେ, ଆଜି ପଶ୍ଚିମେ ଉଦେଖି ସୂର୍ଯ୍ୟରେ, କାହ୍ନା ସେ ନନ୍ଦୀ ଘୋଷରେ, କାହ୍ନା ସେ ନନ୍ଦୀ ଘୋଷରେ, ଚହଳ ପଡ଼ିଛି ନନ୍ଦ ଗାଁରେ, ନନ୍ଦ ପୁଅ ଆସେ ନନ୍ଦୀ ଘୋଷରେ, ଚହଳ ପଡ଼ିଛି ନନ୍ଦ ଗାଁରେ, ନନ୍ଦ ପୁଅ ଆସେ ନନ୍ଦୀ ଘୋଷରେ। ଆଶ୍ଚର୍ଯ୍ୟ ଲାଗିଲା, ସମସ୍ତେ ତମ୍ବିଭୂତ ହେଇଗଲେ। କଳାକାହ୍ନୁଙ୍କର ମନ କଥା କିଏ ବୁଝିବ? ଭାଗବତରେ ଭାଗବତକାର ଲେଖିଛନ୍ତି, ଅତି ବଡ଼ି ଜଗନ୍ନାଥ ଦାସ, ମୋ ମାୟା ମୋତେ ଅଗୋଚର, କାହୁଁ ଜାଣିବ ନର ଛାର। ତ୍ରୈଲୋକ୍ୟ ମୋହିନୀ ନେତକୁ ଉଡ଼େଇ ଉଡ଼େଇ ନନ୍ଦୀ ଘୋଷ ରଥରେ ଜଗନ୍ନାଥ ମହାପ୍ରଭୁ ଯାଉଛନ୍ତି ଶ୍ରଦ୍ଧା ବାଲିକି ଭକ୍ତମାନଙ୍କୁ ଦର୍ଶନ କରିବା ପାଇଁ। ଏ ହେଉଛି ରଥଯାତ୍ରାର ମହାତ୍ମ୍ୟ। ବଡ଼ ଦେଉଳ ଛାଡ଼ି ଲକ୍ଷ୍ମୀ ସାନ୍ତାଣୀକି ଛାଡ଼ି ବାଇଶ ପାହାଚକୁ ଡେଇଁ ପତିତମାନଙ୍କୁ ପାବନ କରିବା ଅର୍ଥରେ ଜଗନ୍ନାଥ ମହାପ୍ରଭୁ ଚାଲିଛନ୍ତି ନନ୍ଦୀ ଘୋଷ ରଥରେ ଜନ୍ମବେଦୀ ଦର୍ଶନ କରିବା ପାଇଁ। ଏ ହେଉଛି ରଥଯାତ୍ରା ମହାତ୍ମ୍ୟ। ଜାଣି ପକାଇଲେ ଅନ୍ତର୍ଯ୍ୟାମୀ, ମୋର ଗୋପବାସୀ ବୃନ୍ଦ, ଜନନୀ ଯଶୋଦା, ପିତା ନନ୍ଦ ମହାରାଜା, ରାଧାଦେବୀ ଗୋପାଙ୍କ ନାମ ମାନେ ମୋତେ ଭାବୁଛନ୍ତି। ମୁଁ ଆଜି ଫେରିଯାଉଛି ଗୋପପୁରକୁ, ଆରେ ନାହିଁ ରେ, ମୋର ଏଇ ହେଉଛି ନୀଳାଚଳ ଧାମ, ଏଇ ଗୋପପୁର, ଏଇ ବୃନ୍ଦାବନ, ଏଇ ବ୍ରଜବାସୀ। ହେ ଭକ୍ତବୃନ୍ଦ, ମୁଁ ତମରିମାନଙ୍କୁ ଭାବି ନେଇଛି ପଣ୍ଡା ପଡ଼ିଆରେ ଜଗତବାସୀଙ୍କି ସମସ୍ତ ମୋର ପ୍ରିୟ ଭକ୍ତବନ୍ଧୁମାନେ ଧ୍ୟାନ ଦେବ। ବରଜବାସୀଙ୍କ ଚଞ୍ଚଳ ମନ, ଚଞ୍ଚଳ ମନ ବୁଝିଲେ ସବୁ ପ୍ରଭୁ ଦାରୁ ବ୍ରହ୍ମ। ବରଜବାସୀଙ୍କ ଚଞ୍ଚଳ ମନ, ସେ ଚଞ୍ଚଳ ମନ ବୁଝିଲେ ପ୍ରଭୁ ଦାରୁ ବ୍ରହ୍ମ ବ୍ରହ୍ମ। କହିଲେ ଶୁଣ ରେ ବରଜବାସୀ, ତୁମର ତୁମରି କାହ୍ନୁ ମୁଁ ଶ୍ରୀକ୍ଷେତ୍ର ଶଶି, ଯିଏ ଗୋପପୁର ସେଇ ନୀଳାଚଳ, ଯିଏ ଗୋପପୁର ସେଇ ନୀଳାଚଳ, ଯିଏ ଗୋପପୁର ସେଇ ନୀଳାଚଳ, ନଭାବ ମୋତେ ବିଚ୍ଛେଦରେ, ତୁମେ ଆସ ସର୍ବେ ନୀଳାଚଳରେ, ଉଧାରିବି ଗୁଣ୍ଡିଚା ନବରରେ, ତୁମେ ଆସ ସର୍ବେ ନୀଳାଚଳରେ, ଉଧାରିବି ଗୁଣ୍ଡିଚା ନବରରେ। ଚହଳ ପଡ଼ିଛି ନନ୍ଦ ଗାଁରେ, ନନ୍ଦ ପୁଅ ଆସେ ନନ୍ଦୀ ଘୋଷରେ, ଚହଳ ପଡ଼ିଛି ନନ୍ଦ ଗାଁରେ, ନନ୍ଦ ପୁଅ ଆସେ ନନ୍ଦୀ ଘୋଷରେ, ଯାଇଥିଲା ଦିନେ ହୋ, ଯାଇଥିଲା ଦିନେ ଅକ୍ରୁର ରଥରେ, ଉଡ଼େଇ ଲୋତକ ସାଗରେ, ଆଜି କାହ୍ନା ଆସେ ନନ୍ଦୀ ଘୋଷରେ, ଆଜି କାହ୍ନା ଆସେ ନନ୍ଦୀ ଘୋଷରେ, ଆଜି କାହ୍ନା ଆସେ ନନ୍ଦୀ ଘୋଷରେ, ଆଜି କାହ୍ନା ଆସେ ନନ୍ଦୀ ଘୋଷରେ, ଆଜି କାହ୍ନା ଆସେ ନନ୍ଦୀ ଘୋଷରେ, ଆଜି କାହ୍ନା ଆସେ ନନ୍ଦୀ ଘୋଷରେ, ଆଜି କାହ୍ନା ଆସେ ନନ୍ଦୀ ଘୋଷରେ, ଆଜି କାହ୍ନା